বলে কেন চলে যায়, না বলে কেন চলে যায়, দিনায় গুনে এমন আমার জ্বলে যায়, না বলে কেন চলে যায়, না বলে কেন চলে যায়। বিনা বাদলে ধুধু আকাশে নামে বর্ষা ফাগুন মাসে, বিনা বাদলে ধুধু আকাশে নামে বর্ষা ফাগুন মাসে, সাধের মালাখানি সে দোলে যায়, সাধের মালাখানি সে দোলে যায়, না বলে কেন চলে যায়, না বলে কেন চলে যায়। কেন বলে না কি যে কারণে পেয়েছে ব্যথা তার মনে, আমার কথা দিয়ে সে ভুলে যায়, আমার কথা দিয়ে সে ভুলে যায়, না বলে কেন চলে যায়, বিনায় আগুনে এমন আমার জ্বলে যায়।